আমি যেহেতু অসুস্থ মানুষ এবং বৃন্দাবাসী আমার জন্য সবটা সময় এখানে থাকা সম্ভব না। ইনশাআল্লাহ মহারানা কাজ করে যাবেন, আর আমি বৈশাখের শস্য এসে ঘুমা করবো ইনশাআল্লাহ থেকে এমন কিছু তথ্য আপনাদের সামনে আল্লাহ উপস্থাপন করেন যার দ্বারা ফেরাতে বাচ্চারা এর মধ্যে বিশেষ করে এখন যে ফেরাতে বাচ্চারা মাথা চালা নিয়ে উঠেছে এর মধ্যে অন্যতম আগে হাজির। এই আগে হাজিরের ব্যাপারে অনেক আলোচনা হয়েছে, আরো আলোচনা আপনাদের সামনে পেশ করা হবে। আল্লাহ তারা তো অভিযান করুন সম্পর্কে। এই অনুষ্ঠানের অনুষ্ঠানে আলোচনা করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। সমাজে যত রকমের বাকি চালু আছে, সকল প্রকার বাকি সম্পত্তি আলোচনার পরিকল্পনা আছে। এর মধ্যে গত রমজানে বর্তমান বিশ্বের বিভিন্ন দেশের বেশি প্রচলিত একটা বাকি লাম ধাবি, এদের ব্যাপারে আলোচনা শুরু হয়েছে। এদের ব্যাপারে আলোচনা সমাপ্ত হওয়ার পরও যদি সাজা মজুরের ইচ্ছা থাকে এই অনুষ্ঠান চলার, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে একটা একটা বাতিল দল সম্পর্কে আলোচনা করা হবে এবং কোন দলের মধ্যে কি বাতিল আছে, এই সমস্ত বাতিল তারা অবলম্বন করার জন্য কি কি ভ্রান্ত দলিলের আশ্রয় গ্রহণ করে থাকে এবং সেগুলির মন্ডল কি, এ ব্যাপারে প্রায় সমস্ত বাতিল সম্পর্কেই এখানে আলোচনা হওয়ার পরিকল্পনা। চলমান আছে যে বাতিলের আলোচনা, সেটা হল মানব হাবিবের প্রত্যাহার। গত বছর মানব হাবিবের ব্যাপারে এই রমজান মাসের 10 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত 5 দিন মানব হাবিবের সম্পর্কে যে আলোচনা হয়েছে, অত্যন্ত পরিশ্রম করে সেই আলোচনাটাকে সম্পাদনা করেছেন এবং অনেক ত্যাগ স্বীকার করে তিনি গত বছরের আলোচনাকে এই বিরাট পুস্তক। এই পুস্তকে আমি মনে করি আপনারা যারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য একটা প্রতিয়োগ করে আপনাদের সংগ্রহে থাকা দরকার। যারা প্রশিক্ষণে অংশগ্রহণ করার সুযোগ পাননি তাদের জন্য আমি ছিল কাজে এই অনুষ্ঠানের অংশগ্রহণকারী এবং এই অনুষ্ঠান সম্পর্কে যারা অবগত আছেন সকলেই যদি একটা করে কপি সংগ্রহ করে নিয়ে যান এই জামে জাতীয় অফিসে, তাহলে গত বছরের সমস্ত আলোচনা দলিল সহ থাকবে। গত বছর আলোচনার শেষের দিকে বলা হয়েছিল যে এই আমাদের বর্তমান সমাজের প্রচলিত চরমপন্থী লাভবাদীরা এরা শুধু বিভিন্ন আমলের ব্যাপারে ফেতনা ছড়াচ্ছেন, বরং এদের আকিদার মধ্যে রয়েছে আরো মারাত্মক রকমের বিপদ। যে সমস্ত ভ্রান্ত আকিদা বিশ্বাস তারা মুসলমান সমাজে প্রচার করে বেড়াচ্ছে, এই সমস্ত ভ্রান্ত আকিদা বিশ্বাসের আলোচনা গত বছরের শেষের দিকে হয়েছিল। সর্বমোট 7টা ভ্রান্ত আকিদা সম্পর্কে গত বছর আলোচনা হয়েছে। এর মধ্যে 7 নম্বরে যে ভ্রান্ত মতবাদের আলোচনা হয়েছিল আমার ভাবি সেটা হল এই বর্তমান সমাজের প্রচলিত চরমপন্থী লামন ভাবিদের ঘোষণা এবং তাদের ভ্রান্ত মতবাদ হল নারী পুরুষের নামাজে কোন ব্যবধান নেই, নারী পুরুষের নামাজে ব্যবধান না হওয়ার কথাটা দুই পর্যায়ে রেখে একটা হল নারী পুরুষের নামাজের স্থান কোথায় হবে এই ব্যাপারে ব্যবধান নাই, আর একটা হল নারী পুরুষের নামাজের পদ্ধতি, নামাজের বিভিন্ন অংশ রুকু কিভাবে করতে হবে, সেজদা কিভাবে করতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে হাত তুলতে হবে, কিভাবে দাঁড়াতে হবে, এই সমস্ত হল নামাজের পদ্ধতি। এই ব্যবধান নাইকতার দুটো অর্থ হচ্ছে, একটা হলো নারী পুরুষের নামাজের স্থানে কোনো ব্যবধান নাই, আর একটা হলো নারী পুরুষের নামাজের পদ্ধতিতে কোনো ব্যবধান নাই। এই উভয় ব্যাখ্যা মতে ইসলাম ও হাদিসের ভ্রান্ত মতবাদ যে নারী পুরুষের নামাজের স্থানেও কোনো ব্যবধান নেই, পুরুষরা যেভাবে মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়া সুন্নত, তেমনিভাবে নারীদের জন্য মসজিদে গিয়ে জমাতের সাথে নামাজ পড়া সুন্নত, এটা হল এদের ভ্রান্ত মতবাদ। এই মতবাদটা আকীদা বিশ্বাসের সাথে বেশি পার্থক্য করে লাভের আকীদা বিশ্বাস নারীদের পুরুষের স্থান এবং পুরুষের নারীদের নামাজের স্থান এবং পুরুষের নামাজের স্থান একই স্থান এবং সেটা হওয়া উচিত, এটা কোন নামাজের পদ্ধতিগত ভ্রান্ত মতবাদ নয়, এটা আকীদা বিশ্বাসগত ভ্রান্ত মতবাদ। আর একটা হল নামাজের পদ্ধতিগত ব্যবস্থা, পুরুষের নামাজের পদ্ধতিতে আর নারীর নামাজের পদ্ধতিতে আহলে হকের মতবাদ মতে অনেক ব্যবধান আছে। লামা জামিদের মতবাদে নারী পুরুষের নামাজের পদ্ধতিতেও কোনো ব্যবধান আছে, পদ্ধতিগত ব্যবধান আছে কিনা সেটা হল আমলের সাথে সম্পর্কিত, আর স্থানগত ব্যাপারে ব্যবধান আছে কিনা সেটা আকীদা বিশ্বাসের সাথে সম্পর্কের ভ্রান্ত আকীদা বিশ্বাস হল পুরুষের নামাজের স্থান যেভাবে মসজিদ তেমনিভাবে নারীদের নামাজের স্থান ও মসজিদ, পুরুষরা যেভাবে মসজিদে গিয়ে জমাতের সাথে নামাজ পড়বে নারীরাও সেভাবে মসজিদে গিয়ে জমাতের সাথে এই ব্যাপারে গত বছর মোটামুটি আলোচনা হয়েছে। গত বছরের আলোচনার সাথে এবছর আমি আরো কিছু কথা যুক্ত করতে চাই, সেটা হলিগাতে বলেন নারী পুরুষ উভয়ই মসজিদে গিয়ে জমাতের সাথে নামাজ পড়বে, এর পক্ষে তারা কয়েকটা হাদিসের দ্বারা দলিল পেশ করেন। পুরুষেরা মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়বে না নারীরা মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়বে না উভয় পক্ষই মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়বে, এই ব্যাপারে যে সমস্ত হাদিস আছে সবগুলি হাদিস সামনে রাখলে দেখা যায় সবগুলি হাদিসের সারমর্মের দ্বারা যা প্রমাণিত হয় তা হল মসজিদ একমাত্র পুরুষের নামাজের স্থান এবং জমাতের সাথে নামাজ পড়া একমাত্র পুরুষের জন্য কর্তব্য, মসজিদ নামাজের জন্য পুরুষের নারীর জন্য নামাজের স্থান নয় এবং জমাতে নামাজ পড়া নারীদের জন্য সুন্নত নয়, যেমনভাবে জুমার নামাজ পড়া নারীদের জন্য ফরজ নয়, পরে ফেললে ঈদের নামাজ নারীদের জন্য ওয়াজিব নয়, কোন নারী ঈদের নামাজ পরে ফেললে হয়ে যাবে সেটা ভিন্ন ঠিক তেমনিভাবে পাঁচ বেলার নামাজ তারাবির নামাজ জমাতের সাথে করা নারীদের জন্য সুন্নত নয়, ঠিক তেমনিভাবে নামাজের জন্য মসজিদে যাওয়া নারীদের জন্য সুন্নত নয়, কোন নারী যদি তারাবির নামাজ জমাতের সাথে পড়ে ফেলে তার নামাজ হয়ে যাবে, কোন নারী যদি মসজিদে গিয়ে নামাজ পড়ে ফেলে তার নামাজ হয়ে যাবে এক কথা আর সুন্নত মতে হওয়া আরেক কথা। যেমন ধরুন একটা মানুষ যদি উঁচু করতে গিয়ে তার চেহারা একবার ধোয়, দুইটা হাত কোনই পর্যন্ত একবার ঘর, মাথার চারবারে একবার মশা করে, দুই পায়ের দিক পর্যন্ত একবার করে ঘর, তাহলে কি তার উদ্যোগটা হয়ে যাবে না? কিন্তু এটা কি উন্নত তৈরিতে মধ্যে উদাহরণে যাবে না কোন রকমে হয়ে যাবে? এই উদ্যোগটা যেমন সুন্দর মধ্যে হইল না, কিন্তু এই উদ্যোগ দ্বারা নামাজ হয়ে যাবে, সুন্নত পথে হইল না কোন রকমে হইল, কোন রকমে বলে কোন নারী যদি মসজিদে গিয়ে নামাজ আদায় করে এটা সুন্নত পথে হবে না, নামাজটা কোন রকমে হয়ে যাবে। কোন নারী যদি নামাজের জমাতে শরীক হয় তার নামাজটা সুন্নত তরিকার মতে হল না, কোন রকমে নামাজটা হয়। কাজেই মসজিদে নামাজ পড়া নারীদের জন্য সুন্নত নয়, পুরুষের জন্য সুন্নত। জমাতের সাথে নামাজ পড়া নারীদের জন্য সুন্নত নয়, পুরুষের জন্য সুন্নত। যেমন ভাবে ঈদের নামাজ পড়া নারীদের জন্য ওয়াজিব নয়, পুরুষের জন্য ওয়াজিব। যেমন ভাবে জুমার নামাজ পড়া নারীদের জন্য ফরজ নয়, পুরুষের জন্য। সুতরাং মসজিদে গিয়ে নামাজ পড়াকে নারীদের জন্য সুন্নত মনে করা, জমাতের সাথে নামাজ পড়া নারীদের জন্য সুন্নত মনে করা, এটা উলামা হাদিসের ভ্রান্ত মতবাদ। এটার সম্পর্ক আমলের কাজে নয়, এটার সম্পর্ক আকীদা বিশ্বাসে। এই ভ্রান্ত মতবাদকে প্রচার করার জন্য উলামা হাদিসরা যে সমস্ত হাদিসের আশ্রয় নিয়ে থাকে, এই সমস্ত হাদিসের বেলায় তারা, হাদিসের ব্যাখ্যার বেলায় তারা বিভিন্ন রকমের কারণ আশ্রয় গ্রহণ করে। এর মধ্যে একটা হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কোন নারী যদি মসজিদে যাওয়ার অনুমতি চায় তাহলে তাকে যেন বাধা না দেয়। এই হাদিস তার আশ্রয়ে তারা নারীদের যে মসজিদে যাওয়া সুন্নত বলে, আসলে এই হাদিসের দ্বারা সুন্নত প্রমাণিত হয় না, এই হাদিসের দ্বারা শুধুমাত্র বৈধতা প্রমাণিত হয়ে যাবে। জায়েজ আছে প্রমাণ হয়, সুন্নত প্রমাণ হয়। এরকম করিব করিব আলফাজের দ্বারা আরো বিভিন্ন হাদিস গ্রহণ করছে। যেমন এক হাদিসে উল্লেখ আছে, তোমাদের নারীরা যদি মসজিদে যেতে চায় তাহলে তোমরা তাদেরকে অনুমতি প্রদান করো। এরকম আর একটা দেশে উল্লেখ আছে, আল্লাহর বান্দীদের তোমরা আল্লাহর মসজিদ থেকে বাধা দিও। এই সমস্ত হাদিসের দ্বারা লাভ হাদিরা দলিল ব্যাগ করে কোন কথা নারীদের মসজিদে যাওয়া জায়েজ আছে কথার দলিল দেয় না সুন্নত হওয়ার দলিল, এই হল কার্তিকা। এই সমস্ত হাদিসের দ্বারা নারীদের মসজিদে মসজিদে যাওয়া সুন্নত প্রমাণিত হয়, এই সমস্ত হাদিসের দ্বারা নারীদের মসজিদে যাওয়া জায়েজ প্রমাণিত। কোন নারী পবিত্র অবস্থায় মসজিদে গেলে গুনাহ হবে না, এই সমস্ত হাদিসে গুনাহ হবে না এক কথা, আর সুন্নত হবে আরেক কথা। এই সমস্ত হাদিসের কারণে কোন নারী যদি পবিত্র অবস্থায় মসজিদে প্রবেশ করে তাহলে প্রবেশ করে সুন্নত হবে না জায়েজ হবে, হাদিসগুলি সুন্নত হওয়ার দলিল না জায়েজ হওয়ার দলিল? জওয়ানের হাদিসকে সুন্নিয়তের অর্থে ব্যবহার করে দলিল দিল এক জিনিসের আর প্রমাণ করলো ভিন্ন জিনিস। নারীদের মসজিদে যাওয়ার জায়েজ হওয়ার দলিল দিল আর সুন্নত হওয়া প্রমাণ করার অপচেষ্টা করে। কাজেই এই সমস্ত হাদিস এর একটি ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের ভালোভাবে জানা এই হাদিসগুলির যে সমস্ত হাদিস কয়েকটা আপনাদেরকে শোনালাম, যে সমস্ত হাদিসে নারীদের যে মসজিদে যেতে বাধা দিতে নাই আল্লাহ রাসূল বলেছেন, এই সবগুলি হাদিসে দেখা উম্মুল মুমিনীন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিবেশে নারীদেরকে মসজিদে যেতে বাধা দিও না বলেছিলেন, বর্তমানে সেই পরিবেশ এই সমস্ত হাদিস সম্পর্কে নবী বিবি আয়েশা নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনীন তিনি বলেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালা لو أدرك رسول الله صلى الله عليه وسلم ما أحدثت النساء لمنعهن المسجد كما منعت نساء بني إسرائيل. এই হাদিসটা হল বুখারী শরীফের 869 নম্বর হাদিস। বর্তমানের নারীরা যে পরিস্থিতির সৃষ্টি করেছে এই পরিস্থিতি যদি আল্লাহ রাসূল দেখতেন, অর্থাৎ রাসূলের যদি এমন পরিস্থিতি ছিল তাহলে তাদেরকে সরাসরি আল্লাহ রাসূল মসজিদে যেতে নিষেধ করে দিতেন। যেভাবে বনি ইসরাইলের নারীদেরকে মসজিদে যেতে আল্লাহ নিষেধ করে দিয়েছে, প্রথম কথা হল এই হাদিসগুলির দ্বারা নারীদের মসজিদে যাওয়া সুন্নত প্রমাণিত নয়, জায়েজ প্রমাণিত। দ্বিতীয় কথা হল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল এই সমস্ত হাদিসের দ্বারা নারীদের মসজিদে যাওয়া জায়েজ প্রমাণিত বিনা শর্তে, না স্বাধীনতা রক্ষাকৃত পরিবেশের শর্তে। যে পরিবেশে নারীদের স্বাধীনতা সংরক্ষিত সেই পরিবেশে আল্লাহ রাসূল নারীদেরকে মসজিদে যাওয়া সুন্নত বলেননি, বৈধ বলেছিল। আয়েশা বলেন সেই স্বাধীনতা বিবর্তিত পরিবেশ রাসূলের যুগে ছিল, সেই পরিবেশে রাসূল এই শর্তে এই অনুমোদন দান করেছিল। রাসূলের ইন্তেকালের পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে আপনারা কি মনে করেন কয়েক শতাব্দী কালের ব্যবধান না মাত্র কয়েক বছরের ব্যবধান? মাত্র কয়েক বছর ব্যবধান, কয়েক বছর আগে রাসূল ইন্তেকাল করেছেন, কয়েক বছর পরে আয়েশা করেন। বর্তমানে নারীরা যেভাবে অশালীন হয়েছে, নারীদের এই অশালীন পরিস্থিতি যদি রাসূল দেখতেন তাহলে নারীদেরকে মসজিদে যাওয়ার যে বৈধতার ঘোষণা দিয়েছিলেন তা বন্ধ করে দিলেন। সুতরাং বুখারী শরীফের বর্ণিত হযরত আয়েশার হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল যে সমস্ত হাদিসে আল্লাহ রাসূল বলেছিলেন নারীদেরকে মসজিদে যেতে বাধা দেওয়া যাবে না, সেটা বিনা শর্তে তার স্বাধীনতা রক্ষার সার্বিক শর্তে। দুই নম্বর কথা, এই বৈধতা অবাধে না শর্ত নামে শত্রু, যখন এই বৈধতা শর্ত বিদ্যমান ছিল তখন রাসূল বৈধতার ঘোষণা করেছিলেন, যখন আয়েশার দিকে এই শর্ত রহিত হয়ে গেছে আয়েশা বলে দিচ্ছেন এখন আর এই হাদিসগুলির বৈধতা প্রযোজ্য নয়। এই হাদিস দ্বারা এখন তৈরি দেওয়া রাসূলের হাদিসকে অপব্যবহার করা যায় না, এই হাদিস দ্বারা এখন তৈরি যে হাদিস সম্পর্কে রসুলের ইন্তেকালের কয়েক বছর পরেই আয়েশা বলে দিয়েছেন যে স্বাধীনতা রক্ষার স্বার্থে রসুল নারীদের মসজিদে যাওয়ার বৈধতার ঘোষণা দিয়েছিলেন, বর্তমানে নারীদের মধ্যে সেই স্বাধীনতা না, আয়েশার দিকে এই নারীদের মধ্যে যেই স্বাধীনতা ছিল না আপনাদের দিকে 1000 বছর পরে সেই স্বাধীনতা আবার নারীদের মধ্যে ফিরে এলো না, আরো শতবার প্রবণিত অবনতি হল, শতবার অবনীত অবনতি হওয়ার পরেও সেই হাদিস দলিল হতে পারে কিভাবে, যে দলিল নয় এটা আমাদের হাদিস দিয়ে শয়তানি ছাড়া দিল। কারণ এই হাদিস সম্পর্কে দুইটা কথা, এক নম্বর এই হাদিসগুলির দ্বারা নারীদের উচিতে যাওয়া সুন্নত প্রমাণিত ছিল, এই হাদিসগুলির দ্বারা নারীদের মসজিদে যাওয়া বৈধ প্রমাণিত ছিল, দুই নম্বর এই হাদিসগুলি বিনা শর্তে নারীদের মসজিদে যাওয়ার বৈধতা প্রমাণ করে না। আয়েশা বলেন শর্ত সাপেক্ষে, শর্ত যেই শর্ত আয়েশার দিকে ছিল না সেই শর্ত বর্তমান যুগে হবে, এটাকে উত্তরে বলে না মন তেল হবা না রাধা নাচে না, নয় মন তেল হবে না রাধাও নাচবে, নারীরা যতদিন পর্যন্ত রসুলের যুগে নারীদের মতো শালীন হবে না ততদিন পর্যন্ত নারীদের জন্য মসজিদে নামাজের জন্য মসজিদে যাওয়া যায় হবে না, এটা হল দুই নম্বর কথা। তিন নম্বর কথা হল এখানে আল্লাহ রাসূল বলেন নারীদেরকে মসজিদে যেতে বাধা দিও না, কিন্তু তাদের ঘরে নামাজ পড়া মসজিদে নামাজ পড়ার চেয়ে শ্রেষ্ঠ। আরে কোথায় কোনো বলছিল মসজিদে গিয়ে নামাজ পড়া যায় আর মসজিদে ঘরে নামাজ পড়া এইভাবে যেটা রয়েছে বুঝতে হয়ে গেল, মসজিদে গিয়ে নামাজ পড়া যায় তাও স্বাধীনতা রক্ষার শর্ত হবে, স্বাধীনতা যে সমাজে সংরক্ষিত সেই সমাজেও অর্থাৎ বলেন যে সমাজে নারীরা স্বাধীনতা পূর্ণভাবে মসজিদে যেতে পারে আসতে পারে, রাস্তায় আসা যাওয়া পথে পুরুষের কুমদরের শিকার হওয়ার কোন আশঙ্কা নাই, সেই সমাজে আপনার নতুন বলেন নারীদেরকে মসজিদে যেতে বাধা দিও না, তবে ঘরে নামাজ পড়া উত্তম, এটা হলো আবু দাউদ শরীফের হাদিস 569 নম্বর হাদিস এবং ইবনে কুতাইবার হাদিস 1684 নম্বর। এক হাদিসে আছে মুনকারীদেরকে মসজিদে যেতে বাধা দিও না, আর এক হাদিসে আছে ঘরে ঘরে উত্তম। এখন ঘরে ঘরে উত্তম হাদিসটা বলে না, এটা লোকে রাখে। আর মসজিদে যেতে বাধা দিও না বলে তাও অসন্তরা লোকে রাখে। কাজী যে সমস্ত হাদিসের তারা এই নামিরা নারীদেরকে মসজিদে যাওয়ার সম্মত করে এই হাদিসগুলির ব্যাখ্যা বিশ্লেষণ খুব ভালোভাবে পুরস্কার পাবে আমাদের জানা এবং স্মরণ করা। প্রথম কথা হল হাদিসগুলির দ্বারা সুনিয়ত প্রমাণিত না জবাব প্রমাণিত। দুই নম্বর কথা হল বিনা শর্তে না শালীন সমাজের শর্তে। তিন নম্বর কথা হল যে সমাজে নারীদের স্বাধীনতা সংরক্ষিত সেই সমাজেও আল্লাহ রাসূল নারীদের মসজিদে যাওয়া উত্তম বলেছেন না ঘরে নামাজ পড়া উত্তম বলেছেন। এই বলে আরেকটা হাদিস আছে আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال خير مساجد النساء الأعور للدين। নবী বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা না বলেন রাসূল করিম সাল্লাল্লাহু বলেছেন নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরে, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরে। আরো বলছে আগের হাদিসে, আগের হাদিসে বলা হয়েছে মসজিদের চেয়ে বড়। এখানকার হাদিসে বলা হয়েছে নারীদের মসজিদই বড়, ঘরের কোনাই নারীদের শ্রেষ্ঠ মসজিদ। সুতরাং নারীদের জন্য কোন অবস্থাতেই কোন যুগেই মসজিদে যাওয়া সুন্নত নয়, স্বাধীনতার পূর্ণ যুগে জায়েজ ছিল, অস্বাধীন যুগে না জানে। ব্যবধানটা বুঝতে পারতেছেন আপনারা? কোন যুগেই নারীদের জন্য মসজিদে যাওয়া সুন্নত নয়, কোন হাদিসের দ্বারা নারীদের জন্য মসজিদে যাওয়া সুন্নত প্রমাণিত হয়। রাসূলের যুগে যখন স্বাধীনতা পূর্ণ সমাজ ছিল তখন নারীদের জন্য মসজিদে যাওয়া জায়েজ। হযরত আয়েশা পরিষ্কার করে দিয়েছেন অশালীন যুগে নারীদের জন্য মসজিদে যাওয়া জায়েজ নয়, অশালীন যুগে মসজিদে যাওয়া যায় না। তাহলে নারীদেরকে মসজিদে যেতে বাধা দিল না কথা কিন্তু ঢালাও বলে প্রযোজ্য না রেখা বিশেষ। এক নম্বরের রেখা এইগুলি সুন্নত, এগুলির দ্বারা সুন্নত প্রমাণিত হয় না, এগুলির দ্বারা জায়েজ পড়ে। দুই নম্বর বিনা শর্তে নয় স্বাধীনতার শর্তে। ঈশ্বর চলার তো পেলাম কোথায়? অথবা তার একটা রাস্তা থেকে পেলাম তখন যদি পরিচিত আমি আশা বলেন বর্তমান সমাজের নারীরা যে ভাবে অশালীন হয়েছে এই পরিস্থিতি রসুন যদি দেখতেন এবং যদি রসুন দুনিয়াতে থাকতেন আর নারীদের অশালীন অবস্থা যদি দেখতেন সরাসরি বিহেজ করে এটা আমার একটি প্রকৃতি ব্যবস্থা। রসুন দুনিয়াতে থাকা কালেমারীদেরকে এত অশালীন হওয়ার শুধু আল্লাহ প্রকৃতি ব্যবস্থায় দেন। আচ্ছা বলেন যদি দিলেন রসুন সরাসরি বিহেজ করে এমন তা যদি হইত তাহলে কি আমার পর্যন্ত কোন নারী কোনদিন কোন কারণবশত মসজিদে গেছে তখনও যদি মসজিদে নামাজ পড়তো নমস্কার আল্লাহ দয়া করে রাসুলের যুগে এমন পরিস্থিতি সৃষ্টি করে দেননি, রাসুল নিষেধ করেননি, এজন্য কিয়ামত পর্যন্ত কোন নারী সফরগত অবস্থায় যদি মসজিদে গিয়ে নামাজ পড়ে ফেলে নামাজ আদায় হয়ে যায়, সফরের মধ্যে মসজিদে ছাড়া না নির্মাণ নামাজ কবে কাজ করা কোন মসজিদে অথবা মসজিদের আশেপাশে যদি ওয়াজ মাহফিল হয়, মসজিদ মাহফিল হয়, ধর্মীয় অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে যদি নারীরা আসে নামাজের জন্য আবার বাড়িতে গেলে নামাজের সময় থাকে না, তখন বাধ্য হইয়া মসজিদে নামাজ পড়ে নিতে হবে। এই সুযোগটা থাকত না যদি রাসূলের দিকে অশালীন পরিস্থিতি সৃষ্টি হইত আর রাসূল সরাসরি নারীদেরকে মসজিদে যেতে নিষেধ করে দিতেন, তাহলে কিয়ামত পর্যন্ত যে কোনো নারী সফরগত অবস্থায় মসজিদে গিয়ে নামাজ পড়তে পারত না, যে কোনো অসুবিধা বসত মসজিদে গিয়ে নামাজ পড়তে পারত। আল্লাহ এটা একটা কুদরতি নিজাম, আল্লাহর সেই কুদরতি নিজামের দ্বারা রাসূলের দিকে আল্লাহ এমন অশালীন পরিস্থিতি সৃষ্টি করে দেননি যে কারণে রাসূল নিষেধ করেননি, যে কারণে কিয়ামত পর্যন্ত নারীরা বিশেষ কোন কারণবশত বিশেষ কোন অসুবিধার কারণে মসজিদে গিয়ে নামাজটা পড়ে ফেললে নামাজটা হয়ে যাবে, এই সুযোগ আল্লাহ দয়া করে দিয়েছেন। খাইরু মাসাজিদিন নিসার কারু বিয়াদিহিন হাদিসটা মুসনাদে আহমদে, মুসনাদে আহমদের এই হাদিসের নম্বর হল 26,542 নম্বর, মুসনাদে আহমদের 26,542 নম্বর হাদিস। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাইরু মাসাজিদিন নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরে। সুতরাং এই সমস্ত হাদিসের দ্বারা সুস্পষ্ট ভাবে প্রমাণিত যে নারীদের জন্য মসজিদে গিয়ে নামাজ পড়া কোন অবস্থাতেই কোন কালেই শুধুমাত্র স্বাধীনতাপূর্ণ যুগে জায়েজ ছিল, অশালীন যুগে জায়েজ। এবার আরেকটা হাদিস, সেখানে উল্লেখ আছে উম্মে হুমায়িদ নামক একজন আনসারী মেয়ের সাহাবিয়া, তিনি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি আল্লাহ রাসূলের কাছে রাসূলের সাথে আমাদের জমাতে শরীক হওয়ার জন্য অনুমতি চাইলেন। রাসূল সাথে সাথে তার এই প্রস্তাব নাকচ করে রাসূলের সাথে এই আনসারী সাহাবিয়া মেয়ে রাসূলের সাথে আমাদের জমাতে শরীক হতে অনুমতি দিলেন। শুধু তাই নয়, সাথে সাথে রাসূল বলে দিলেন নারীদের জন্য মসজিদে নামাজ পড়ার চেয়ে ঘরে নামাজ পড়ার সব বেশি, নারীদের জন্য মসজিদে নামাজ পড়ার চেয়ে ঘরে নামাজ পড়ার সব, মসজিদে নামাজ পড়লে হয়ে যাবে সুন্নাত না জায়েজ, ঘরে নামাজ পড়ার সব বেশি জায়েজ না সুন্নাত, এই ব্যাপার পরিষ্কার হবে। নারীদের জন্য মসজিদে গিয়ে নামাজ পড়ে ফেললে নামাজ পায়ে যাবে সেটাই তো কথা, জায়েজ এটা সুন্নত নয়। কিন্তু এই পর্যন্ত আপনাদের সামনে যে সমস্ত হাদিস রেফারেন্স সহ উল্লেখ করা হইল এই সব হাদিসের দ্বারা পরিষ্কার ভাবে প্রমাণিত যে নারীদের জন্য ঘরে পুনায় একা একা নামাজ পড়ার জন্য, পুরুষের জন্য যেভাবে মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়ার জন্য এর সম্পূর্ণ বিপরীতে নারীদের জন্য ঘরে কোনায় একা একা নামাজ পড়া। পুরুষ যদি শরীয়তসম্মত কারণ ছাড়া ঘরে একা একা নামাজ পড়ে বলুন তো আপনাদের নামাজ হবে না না হয়ে যাবে, এটি সুন্নত না জায়েজ? তিক্তন বিবরে তার ইউনিটি মসজিদে গিয়ে জমা দেওয়ার করে পুরুষ অকারণে একা ঘরে নামাজ পড়লে যেই কথা, নারী মসজিদে গিয়ে জমা দিয়ে নামাজ পড়লে সেই কথা হয়ে যাবে, কিন্তু সুন্নত মতে হবে না যায়? একটা কাজ এক পদে করলে সুন্নতে সোয়াব পাওয়া যায়, আর এক পদে করলে সুন্নতে সোয়াব পাওয়া যায় না, কোন রকম কাজটা হয়ে যায়। এমন অবস্থায় উল্টা অবলম্বন করা উচিত, জায়েজ পদ্ধতি অবলম্বন করা উচিত না সুন্নত পদ্ধতি অবলম্বন করা উচিত? এই ব্যাপারে আমি একটা উদাহরণ দিয়েছি। কোন হাদিসে বিবিকে তালাক দেওয়ার কথা বলে, যেমন এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আফযালুল মুবাহাতি ইনদাল্লাহ যত কাজ জায়েজ আছে এর মধ্যে একটা কাজ হলো বিবিকা, তবে এই যে আল্লাহর কাছে পছন্দ সই বিবি তালাক দেওয়া জায়েজ আছে আল্লাহর পছন্দ সই এই দুইটা জিনিসকে এই ইমামবালেরা যে হাদিসের দ্বারা একটা জিনিস জায়েজ আছে প্রমাণ হয়, এই হাদিস দিয়া সুন্নত প্রমাণ করতে পারে, এই ব্যাপারে আপনাদের সতর্ক হওয়া উচিত এবং এদের দাঁড়া ধরা উচিত, বোঝা উচিত। বিবি তালাক দেওয়া সুন্নত না জায়েজ আছে? জায়েজ আছে, কিন্তু অন্য হাদিসে উল্লেখ আছে হযরত উসমান ইবনে মাদহুর রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকটা কাজে অনুমতি চাইছিল। এর মধ্যে একটা ছিল আল্লাহ রাসূল আপনি অনুমতি দিলে আমি আমার বিবিকে তালাক দিব, বাকি জীবনটা আমি ওই রেখে দাম্পত্য জীবন থেকে বিচ্ছিন্ন অবস্থায় বাকি জীবন কাটাতে চাই। এর জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিকাহু মিন সুন্নতি ওয়ালা রাহবানিয়্যাতা ফিল ইসলাম, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমার সুন্নত, দাম্পত্য জীবন থেকে বিচ্ছিন্ন হওয়া আমার সুন্নত নয়, দাম্পত্য জীবন গড়া আমার সুন্নত। কি বলতেন, বিবি তালাক দেওয়া সুন্নত না দাম্পত্য জীবন যাপন করা সুন্নত? তাহলে হাদিস তো মিলে গেছে, বিবি তালাক দেওয়ার কথা হাদিসে আছে, বিবি নিয়ে জীবন যাপন করার কথা আছে, কোন হাদিসটা কিসের জন্য? তালাক দেওয়ার হাদিসটা জায়েজ আছে বুঝাবার জন্য, আর জীবন যাপনের হাদিসটা সুন্নত বুঝাবার জন্য। এটাই কথা নবীন নবীন বিবি তালাক দেওয়ার কথা ভাবিত সুন্নত বুঝাবার জন্য না জায়গা দেব, বিবি নিয়ে জীবন যাপন করার কথা ভাবিস জায়গা আছে বুঝাবার জন্য না সুন্নত বুঝাবার জন্য? তাহলে জায়গাতে হাদিসটা সুন্নত বুঝাবার জন্য ব্যবহার করা কি হাদিস নিয়ে আবার দাবি নয়, নবীর হাদিস নিয়ে আবার দাবি সারা কি? কাজেই নারীদের মসজিদে আসার আশাটা জায়েজ প্রমাণ হয় যে সব হাদিসের, এইসব হাদিস যদি আমল আর ঘরে নামাজ পড়া নারীদের জন্য একা একা সুন্নত ওই হাদিস যদি ছেড়ে দাও, সুন্নত আমলের হাদিস ছেড়ে দিয়ে জায়েজ আমলের হাদিস যদি গ্রহণ করো নারীদের মসজিদে যাওয়ার বেলায়, বিবি তালাক দেওয়ার বেলায় কি পদ্ধতি অবলম্বন করো? বিবি তালাক দেওয়ার কথাও হাদিসে আছে জায়েজ বুঝাবার, বিবি নিয়ে জীবন যেমন করার কথাও হাদিসে আছে জায়েজ বুঝাবার জন্য তো সুন্নত বুঝাবার। নারীদের মসজিদে আসার বেলায় যে নীতি অবলম্বন করলা, বিবি বিবির বেলায় সেই নীতি অবলম্বন করো না, নারীদের মসজিদে আসার ব্যাপারে সুন্নত হওয়ার হাদিস বাদ দিয়া জায়েজ হওয়ার হাদিস গ্রহণ করলা, কিন্তু এবার বুঝা থেকে বলুন তো, বহু তো সক্রিয় হাদিস শুনল, সব হাদিস সুন্নত নয়, সব হাদিস সুন্নত তালাক দেওয়ার হাদিস সুন্নত নয়, নারীদের মসজিদে যাওয়ার হাদিস সুন্নত নয়, একত্রের নয় বিবি ঘরে রাখার হাদিস সুন্নত নয়, হাদিস কিন্তু সুন্নত নয়। কাজেই হাদিসে আছে বলতে আমাদের দেশের সর্বসাধারণ মুসলমান কোরআন হাদিসের শিক্ষা ছাড়া তিনি জাগতিক শিক্ষার যত প্রযুক্তি কম পারেন, ইসলামী শিক্ষার ব্যাপারে তিনি সাধারণ মুসলমান। একজন বিজ্ঞানী, একজন দার্শনিক, একজন পণ্ডিত কোরআন হাদিসের শিক্ষা যিনি গ্রহণ করেননি, ইসলামের দৃষ্টিতে তিনিও সাধারণ মুসলমান। আমাদের দেশের সাধারণ মুসলমানদের কোরআন হাদিসের প্রতি এমন একটা দুর্বলতা আছে, এমন একটা দুর্বলতা আছে যে কোরআনে আছে বললেই তারা নত হয়ে যায়, হাদিসে আছে বললেই তারা নত হয়ে যায়। শোনা যায়, শেষ পর্যন্ত কথা শোনা যাচ্ছে? এই দুর্বলতাটাও এক পর্যায়ে ভালো, একটা সীমিত পর্যায় পর্যন্ত কোরআন হাদিসের প্রতি মুসলমানদের অন্তরে থাকা এই দুর্বলতাটাও ভালো। আল্লাহ অমুক কথাটা কোরআনে বলেছে, রাসূল অমুক কথাটা হাদিসে বলেছেন, এমন কথা শুনলেই যে সাধারণ মুসলমান দুর্বল হয়ে যায়, এটাও ইমানের আলাদা। ইমান আছে বলে আল্লাহর কথা শুনলে নত হয়ে যায়, ইমান আছে বলেই রাসূলের কথা শুনলে নত হয়ে যায়, কিন্তু এটার একটা সীমা রেখা। আল্লাহ কোরআনে যত কথা বলেছেন সব কথা আমার পালনীয় নয়, রাসূল হাদিসে যত কথা বলেছেন সব কথা আমার অনুসরণীয় নয়, এই সীমা রেখাটা সাধারণ মুসলমানের মধ্যে থাকে না। এই জন্য সাধারণ মুসলমান যখন শুনে যে রাসূল বলেছেন মেয়েদেরকে মসজিদে যেতে বাধা দিও না, তখন মনে করে তিনি আমাকে পালন করেন, দুর্বলতার এই অবাক সীমারে দাঁড়ানো। কোরআন হাদিসের প্রতি মুসলমানের অন্তরে দুর্বলতাটাই ইমানের লক্ষণ, কিন্তু আমার কথা বুঝাতে কোথাকে বলুন, সীমাহীন না সীমিত? কতক্ষণ পর্যন্ত আমি কোরআনের কথা মানব, কোরআনের যত কথা মানতে আল্লাহ আমাকে আদেশ করছে, কতক্ষণ পর্যন্ত আমি হাদিস অনুসরণ করব যে হাদিস অনুসরণ করার কথা রসুল আমাকে বলেছেন, আল্লাহ কোরআনে কোন কথা বলেছেন কিন্তু আমাকে করতে আদেশ করেন আমি সেটা করব, আমি সেটা করব। রাসূল হাদিসে একটা কথা বলেছেন কিন্তু আমাকে সেই কথা অনুসরণ করতে বলেননি, আমি এটা করব না। কাজেই কোরআন হাদিসের প্রতি সাধারণ মুসলমানের অন্তরে বিদ্যমান যে একটা দুর্বলতা আছে, এটা ইমানের লক্ষণ অবাধে নির্ধারিত সীমানায় সীমিত, নির্ধারিত সীমানায় কতক্ষণ কোরআনে আছে তাই আমি পালন করবো না, আল্লাহ যদি আমাকে আদেশ করেন তখন হাদিসে আছে তাই আমি অনুসরণ করবো না, রসুল অনুসরণ করার প্রেরণা দিলে, রসুল যদি আমাকে অনুসরণের প্রেরণা দিয়ে থাকে, রসুল এখন যে 9 GB রাখছেন আমাকে 9 GB রাখছেন, চেক করছেন আমি অনুসরণ করবো না। রসুল হাদিসে বলেছেন তালাক দেওয়া, বিবি তালাক দেওয়া বাবা তালাক, আমি তালাক দিয়ে দেবো, জমা দেবো না, আজি দেখে না তালাক দেবো, আবার তালাক দেওয়া যায় দেবো না, আমাকে রসুল তালাক দেওয়ার জন্য প্রেরণা দেননি, বিবি নিয়ে জীবন যাপনের প্রেরণা দিয়েছে, কথা কি বুঝতে পারছেন না? বরং তো হাদিসে বিবি তালাকের কথা আছে কি নাই? হাদিসে আছে পালন করি না কেন? এই হাদিস পালন করার জন্য রসুল আমাকে নির্দেশও দিচ্ছেন না প্রেরণাও দিচ্ছেন, এই হাদিসের বিপরীতটা পালন করার জন্য রসুল আমাকে প্রেরণা দিচ্ছেন, এই হাদিস মতো কাজ করার প্রেরণা দিয়েছেন না বিপরীতটা করার প্রেরণা দিয়েছেন? যেমন ভাবে বিবি তালাক দেওয়ার কথা হাদিসে আছে, কিন্তু আমাকে অনুসরণ করার প্রেরণা দেন দিল তো, আমাকে তার বিপরীতটা করার প্রেরণা দিয়েছেন। এইভাবে নারীদের মসজিদে যাওয়ার কথা হাদিসে আছে, রাসূল প্রেরণা দিয়েছেন না বিপরীতটা প্রেরণা দিয়েছেন? বিবির বেলা এক দিতি আর মসজিদের বেলা আর একদিন কেন? এই হইল লামদ হাবিদের নীতি ভ্রষ্টতা, এই হইল লামদ হাবিদের মতবাদের ভ্রান্তি। বিবি বেলায় হাদিসে আছে বললেই পালন করবে না, যেটা সুন্নত সেটা করবে, আর নারীদের মসজিদে আসার বেলায় যেটা সুন্নত সেটা করবে না, যেটা জায়েজ আছে বলে হাদিস আছে সেটা করবে। বলুন নীতিশীল না নীতিগ্রস্ত? নীতিগ্রস্ত। সুতরাং নারীদের মসজিদে আসার ব্যাপারটা এটা আমলগত ব্যাপার, এটা আকিদার ব্যাপার। আমি আশা করি এতক্ষণের আলোচনার দ্বারা আপনাদের পরিষ্কার হয়ে গেছে যে নারীদের মসজিদে আসার ব্যাপারে আমরা কি আকিদার গ্রহণ করব। প্রয়োজনে নারী মসজিদে আসা জায়েজ আছে, কিন্তু নামাজ গড়ে পড়া কোন প্রয়োজনে নারী মসজিদে আসা জায়েজ আছে, পবিত্র প্রয়োজনে পবিত্র অবস্থায় নারী মসজিদে আসা জায়েজ আছে, কিন্তু নামাজ গড়ে পড়া ঠিক নামাজের জমাজের ব্যাপারটা একই রকম। কোনদিন কোন কারণবশত কোন নারী যদি কোন নামাজের জমাতে শরীক হয়ে যায় জায়েজ, কিন্তু একা পড়া সম্ভব নারীদের জন্য নামাজ জমাতে পড়া সম্ভব না, একা পড়া সম্ভব, একা পড়া জমাতে শরীর পেলে নামাজ হবে না নাকি জায়েজ? জায়েজ আছে বোঝাবার জন্য রাসূলের যত হাদিস আছে সেই হাদিস গুলি সুন্নত বোঝাবার জন্য আল্লাহ আমার ভাবিরা ব্যবহার করে। হাদিসের যথাযথ প্রয়োগ না অপব্যবহার, এগুলি হল আল্লাহ আলীদের হাদিস অপব্যবহার। এখানে আরেকটা জিনিস, আরেকটা জিনিসের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, পুরুষের জন্য মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়া সুন্নত, নারীদের জন্য এর সম্পূর্ণ বিপরীতটা সুন্নত কেন? নারীদের জন্য ঘরের কোনায় একা নামাজ পড়া সুন্নত, পুরুষের জন্য যে অবস্থা সুন্নত নারীদের জন্য এর সম্পূর্ণ, নারীদের জন্য এর সম্পূর্ণ বিপরীত সুন্নত। পুরুষ মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়লে যেই সব পাবে, নারীরা ঘরের কোনায় একা নামাজ পড়লে সেই সব পাবে। পুরুষ ঘরের কোনায় একা নামাজ পড়লে সব নষ্ট, নারীরা মসজিদে গিয়ে জমাতে শরীর দিলে সব নষ্ট। এই দুই দলের জন্য এই বিধান উল্টানোটা দিল কেন? এর কারণ হল নারীদের জীবনে আল্লাহ তাআলা এমন কিছু আলাদা দায় দায়িত্ব প্রদান করেছে যেগুলি দুনিয়ার পুরো পুরুষ কিয়ামত পর্যন্ত পূরণ করতে পারে, এমন কিছু দায় দায়িত্ব আল্লাহ সৃষ্টিগত ভাবে নারীদের জন্য আলাদাভাবে চিহ্নিত করে দিয়েছে, যে দায়িত্বগুলি কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোন পুরুষ কখনো পালন করতে পারবে না। এর মধ্যে একটা হল মাসিক ঋতুস্রাবের দায়িত্ব, একটা হল সন্তান গর্ভে ধারণের বিষয়, একটা হল সন্তান প্রসবের দায়িত্ব, একটা হল সন্তানকে স্তনের দুধ পান করা হবে। আপাতত চারটা দায়িত্বে করা উল্লেখ, এগুলি সৃষ্টিগত ভাবে আল্লাহ নারীকেই প্রদান করেছে, কোন বলছে না। বুঝে থেকে বলুন তো মাসিক কিছু শ্রাবের দায়িত্ব একতরফা ভাবে কার? নারী। সন্তান গর্ভে ধারণ করার দায়িত্ব এর চেয়ে দিয়ে আরো একা নারী সন্তান গর্ভে ধারণ করার দায়িত্ব এক চেটি আমাদের নারী সন্তান ফসলের দায়িত্ব এক চেটি আমাদের নারী সন্তান কেস্তনের দুধ পান করাবার দায়িত্ব এক চেটি আমাদের এখন এই দায়িত্বগুলির কোন একটা দায়িত্ব দুনিয়ার কোনো পুরুষ কোনদিন পালন করে যাবে দুনিয়ার কোনো পুরুষ কোনদিন পালন করে যাবে এমন অবস্থা নারীকে যদি পাঁচ বেলার নামাজ মসজিদে গিয়ে জমাতের সাথে পড়া সুন্নত করে দেওয়া হয় তাহলে যেই নারী করে সমাজের শিশু আছে যেই নারী যে কোনো সময় সন্তান প্রসবের যে কোনো মুহূর্তে সন্তান প্রসবের সম্ভাবনা আছে যে নারীর যে কোনো মুহূর্তে সন্তান প্রসবের সম্ভাবনা আছে যে নারীর কুলে ছয় মাসের শিশু আছে যদি নারীর জন্য মসজিদের জমাতে শরীর হওয়া সুন্নত হয় আর মসজিদের জমাতে শরীর হওয়া মাত্রই তার প্রসবটা শুরু হয় নমাজের কি উপায় হবে জমাতের কি দশা হবে মসজিদের কি দশা হবে মুসল্লিদের কি দশা হবে গেল যদি প্রসব বেদনা শুরু হয় জমাতে শরীর করা যে নারীর কুলে আছে ছয় মাসের শিশু এই নারীটা মসজিদে গিয়ে জমাতে শরীর হওয়া যদি সুন্নত হয় তার ছয় মাসের কুলের শিশু ঘরে রেখে যাবে আর কুলে করে মসজিদে নিয়ে যাবে এখন বলতে হবে যদি ঘরে রেখে যায় যখন ছয় মাসের শিশুকে ঘরে রেখে নারী গেল মা গেল মসজিদের জমাতে নামাজ পড়ে তখন সন্তান যদি শিক্ষা দিয়ে কান্না শুরু করে পেশাব করে পায়খানা করে পেশাব পায়খানা খাওয়া শুরু করে তখন উপায় দিয়ে এই সন্তানকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কার মায়ের মত মসজিদের নামাজে জমাতে সন্তানের উপায় কি হবে আর যদি ছয় মাসের কথার কথা ছয় মাস তার কথার কথা শিশু সন্তান আর যদি সেই ছয় মাসের শিশুকে নারী তুলে করে মসজিদে নিয়ে যায় কোথায় রেখে নামাজ কোন মাস পড়ে আর তো কোথাও দেখা নাই নিজের সামনে তারা নিজের সামনে ছয় মাসের শিশু শুয়াইয়া রাখলো জমাতে চলেই গেল এ অবস্থায় সন্তান পেশা পায়খানা করে সন্তানেরই কি উপায় মায়েরই কি উপায় মসজিদেরই কি দশা মুসল্লিদের কি দশা হবে সুতরাং এই সমস্ত দায় দায়িত্ব শিশু পালনের দায়িত্ব যে পুরুষের নাই সেই পুরুষের জন্য প্রত্যেক তোমাদের জমাতে শরীর হওয়াকে সুন্নত করা হয়েছে তোমার নমাজের কারণে তোমার শিশুর কোনো দেখা পাবে না শিশুর কারণে তোমার কোনো দেখা পাবে কিন্তু যে নারী রাতে এই নারীর জন্য এই শিশু পালন আশিকি সুতরাং এবং নমাজের নমাজ এবং মসজিদ একটা আরেকটার প্রতিবন্ধ একটা আরেকটার প্রতিবন্ধ আমার কথা বুঝে থাকে বলুন নারীর মাসিক কিছু সব কি মসজিদে যাওয়ার প্রতিবন্ধক নারী মসজিদে যাওয়া নারীর মাসিক কিছু সব মসজিদে যাওয়া অনুকূল না প্রতিবন্ধক প্রতিবন্ধক নারীর কুলের শিশু জমাতে শরীর হওয়ার অনুকূল না প্রতিবন্ধক কাজেই যে মাসিক কিছু শ্রাব পুরুষের জন্য মসজিদের প্রতিবন্ধক নয় সেই মাসিক কিছু শ্রাব যে পুরুষের নাই সেই পুরুষের জন্য মসজিদে যাওয়া যে কুলের শিশু পুরুষের জন্য জমাতে শরীর হওয়ার পথে প্রতিবন্ধক নয় সেই পুরুষের জন্য নমাজের জমাতে শরীর যে মাসিক কিছু শ্রাবকারীর জন্য মসজিদে যাওয়ার প্রতিবন্ধ, সেই মাসিক কিছু শ্রাবের কারণে নারীর জন্য মসজিদে যাওয়া সুন্নত নয়। যে কুলের শিশু নারীর জন্য জমাতে শরীক হওয়ার পথে প্রতিবন্ধক, সেই কুলের শিশুর কারণে নারীর জন্য জমাতে শরীক হওয়া সুন্নত নয়। নারীদের জন্য ঘরের কোনায় একা একা নামাজ পড়া শোনো, এই দুই জাতির জন্য উল্টা পাল্টা দুইটা কেন সন্ন্যত? যেভাবে পুরুষের জন্য মসজিদে জমাতে নামাজ পড়া সন্ন্যত, তেমনিভাবে নারীদেরকে নারীদের জন্য একটা সন্ন্যত জানা কেন? অথবা যেভাবে নারীদের জন্য ঘরের কোনায় একা নামাজ পড়া সন্ন্যত, পুরুষের জন্য একটা সন্ন্যত দিল না? এর পিছনে আল্লাহর কুদরতি নিজাম, এর বিরাট হেকমত আছে। হেকমতটা হল মসজিদে আসার পথে প্রতিবন্ধক কোন জিনিস পুরুষের মধ্যে নারীর মধ্যে আছে, জমাতে শরীক হওয়ার পথে প্রতিবন্ধক কোন ব্যাপার পুরুষের মধ্যে নাই, নারীর মধ্যে আছে। এটা আল্লাহর কুদরতি ব্যবস্থা, আল্লাহর কুদরতি ব্যবস্থা মতেই নারীরা প্রতি মাসে মাসে কিন্তু তবে আক্রান্ত হয় মসজিদে আসার পথে প্রতিবন্ধক। আল্লাহর কুদরতি ব্যবস্থা মতেই নারীরা সন্তানের জননী হয়, মা হয়, জমাতে শরীক হওয়ার প্রতিবন্ধক হবে। পুরুষের জন্য যেহেতু মসজিদে আসার পথে কোন প্রতিবন্ধক নাই, পুরুষের জন্য যেহেতু জমাতে শরীক হওয়ার পথে কোন প্রতিবন্ধকতা নাই, এই কারণে পুরুষের জন্য মসজিদে এসে জমাতে নামাজ পড়া সুন্নত করা হচ্ছে। নারীদের জন্য যেহেতু প্রতিবন্ধকতা আছে, এই জন্য তাদের জন্য এইটাকে সুন্নতটা করে ওইটাকে সুন্নত, তোমাদের জন্য মসজিদে যাওয়া সুন্নত নয়, ঘরে নামাজ পড়া সুন্নত, তোমাদের জন্য জমাতে শরীক হওয়া সুন্নত নয়, একা পড়া সুন্নত। তাহলে নারীদের জন্য ওই যে সুন্নত করে দেওয়া হলো মানে কি, পুরুষ মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়লে যে সওয়াব পাবে, নারীরা ঘরের কোনায় একা নামাজ পড়লেও সেই সওয়াব পাবে। এই বিষয়টার এক পর্যায়ে আমি গত বছর আপনাদেরকে বলেছি, এই জন্যই যে পুরুষ অকারণে ঘরে একা নামাজ পড়ে সে তার সওয়াব নষ্ট করল, আখেরাতের ক্ষতি করল, কিন্তু দুনিয়ার কিছু উপকার হইল, মসজিদে আসা যাওয়ার কষ্ট থেকে বাঁচল, মসজিদে আসা যাওয়ার সময় বাঁচল, গাড়ি নিয়ে মসজিদে আসা যাওয়া করতে হইলে তেল খরচের পয়সা বাঁচল, ক্ষতি হইল আখেরাতের, কিছু উপকার হইল দুনিয়ার। কিন্তু নারী যদি মসজিদের জমাতে শরীক হতে যায়, সওয়াব নষ্ট হইল, সময়ও গেল, শ্রম গেল, পয়সাও গেল, এটাকে বলে আমও গেল সালাও গেল। পুরুষ যদি একা একা ঘরে নামাজ পড়ে, আম গেল সালা রইল, আম গেলেও সালাটা রইল, সময়টা বাঁচল, শ্রমটা বাঁচল, তেল খরচের পয়সা বাঁচল, সব গেল, গেল আম গেল সালা রইল। কিন্তু নারী যদি মসজিদের জমাতে শরীক হতে যায়, সওয়াবও গেল দুনিয়ারও ক্ষতি হইল, আমও গেল সালাও গেল। এই সমস্ত নারীরা কত বড় বুদ্ধিমতী, যাদের ইমামও গেল সালাহ গেল তারপর মসজিদে গিয়ে তারা নামাজ জমাতে পড়তে চায়। এই জন্যই হাদিস শরীফে আল্লাহর রাসূল এদেরকে নাফিসাতুল আকল বলেছেন, কষ্ট করলি সওয়াব নষ্ট করলি, সময় নষ্ট করলি সওয়াব নষ্ট করলি, করলে কোনো লাভ নাই, নাফিসাতুল আকল হওয়া যায়। কাজেই নারীদের জন্য মসজিদে আসা সুন্নত করা হয়নি, যেহেতু মাসিক বিদ্যুৎ রাত এক পথে তাদের প্রতিবন্ধক, নারীদের জন্য জমাতে শরীক হওয়া সুন্নত করা হয়নি, কেন এটা তাদের সন্তান এই কাজের পথে প্রতিবন্ধক। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে নারীর বর্তমানে ঋতুস্রাব নাই, যে নারীর বর্তমানে কুলে কোনো সন্তান নাই, এই নারীর জন্য তো মসজিদে যাওয়ার কোনো প্রতিবন্ধক নাই, জমাতে শরীক হওয়ার কোনো প্রতিবন্ধক নাই, এই নারীটা মসজিদের জমাতে শরীক হলে দোষ কি? এ পর্যন্ত যে আলোচনা হইল এর প্রেক্ষিতে এই প্রশ্নটা আসতে পারে যে নারী বর্তমানে মাসিক ঋতুস্রাবে আক্রান্ত নয়, যে নারী বর্তমানে সন্তান প্রসবের সম্ভাবনা নাই অর্থাৎ গর্ভবতী নয়, এবং যেই নারীর কুলেও কোনো সন্তান নাই, বলুন তো আপনারা এই নারীর মসজিদে যাওয়ার পথে কোনো প্রতিবন্ধক আছে? এই নারীর জমাতে শরীক হওয়ার পথে কোন প্রতিবন্ধক আছে? নাই। এই নারীর জন্য মসজিদ থেকে জমাতে শরীক হওয়ার জন্য দেবে না কেন? এই প্রশ্নের জবাবটা সংক্ষেপে উলামায়ে কেরামদেরকে বলা যায় সদ্দান নীল বাপ, এদের সদ্যে বাপ, এই কথাটা আলেমগঞ্জ ছাড়া কেউ বুঝবে না। অন্যদেরকে বোঝাবার জন্য একটা উদাহরণ দিচ্ছি, শহরের রাস্তার মোড়ে মোড়ে বাঁকে বাঁকে ট্রাফিক সিগন্যাল লাইট সরকারি আইন মতে জ্বলে, ট্রাফিক সিগন্যাল লাইট সিস্টেমের উদ্দেশ্য কি? যানবাহনগুলিকে দুর্ঘটনার থেকে রক্ষা করা, এই জন্য সরকারি আইন হল সামনে যদি লাল বাতি জ্বলে তাহলে এই গাড়ি চলবে না, দাঁড়িয়ে থাকে, সামনে যদি সবুজ বাতি জ্বলে তাহলে এই গাড়ি চলবে। এই আইন কেন সরকার করল? কারণ প্রত্যেক রাস্তার মোড়ে যদি প্রত্যেক রাস্তার গাড়ি যদি অবাধে চলে তাহলে একটার সাথে আরেকটার সংঘর্ষ হবে, অ্যাক্সিডেন্ট হবে, দুর্ঘটনা হবে। এই দুর্ঘটনার হাত থেকে বাঁচাবার জন্য সরকার এই আইন করেছে। ওই দিক থেকেও একটা গাড়ি আসতেছে, ডান দিক থেকে একটা গাড়ি আসতেছে, বাম দিক থেকে আরেকটা গাড়ি আসতেছে, এমত অবস্থায় আমি যদি পিছন দিক থেকে আরেকটা গাড়ি নিয়ে এগিয়ে যাই তিনটা গাড়ি মুখোমুখি হয়, এটা হতো এইরকম সংঘর্ষের হাত থেকে বাঁচাবার জন্য সরকার ট্রাফিক সিগন্যাল আইন করেছে। এমত অবস্থায় যদি সবগুলি রাস্তা থাকে খালি ফাঁকা, কোন রাস্তায় কোনো গাড়ি নেই, শুধু আমার গাড়ি নিয়ে আগে ঢুকছি এবং চৌরাস্তার মোড়ে পৌঁছেছে, বাকি তিন রাস্তায় আর কোন গাড়ি আছে? গাড়ি নাই, কিন্তু সিগন্যাল লাইট লাল জ্বলে, কি লাইট জ্বলে? লাল। এই সিগন্যাল না মানলে অ্যাক্সিডেন্ট হবে, এই সিগন্যালটা না মানলে আর কোনো লাইটে কোনো গাড়ি নাই, সিগন্যাল লাইট জ্বলে লাল, যখন আমি এগিয়ে গেলে আর কোন গাড়ির সাথে সংঘর্ষ হওয়ার আশঙ্কা আছে? দুর্ঘটনা হবে? হবে না, কিন্তু সিগন্যাল লাইট এর ফলও মানতে হবে, কেন? আইনের প্রতি শ্রদ্ধা, কেন? তোমার সরকারের আইনের শ্রদ্ধা আছে, আল্লাহর আইনের শ্রদ্ধা নাই? এই কারণে যেই মেয়ে লোকটার কুলে সন্তান নাই, যেই মেয়ে লোকটার গর্ভে সন্তান নাই, যে মেয়ে লোকটার মাসিক ঋতুস্রাব নাই, সেও মসজিদে যেতে পারবে না, জমাতে শরীক হতে পারবে না, আল্লাহ আইনের প্রতি শ্রদ্ধা বজায় রাখার জন্য। এটাকে আরবি ভাষায় বলে সদ্দান লিল বাপ, সদ্দান লিল বাপ। বুঝতে পেরেছেন যে নারীটার গর্ভেও সন্তান নাই, কুলেও সন্তান নাই, মাসিক ঋতু শ্রাব নাই, এই নারীটার কেন মসজিদে যাওয়া সম্ভব নয়? আল্লাহ বাইনের প্রতি সত্তা ঠিক রাখা, এই নারীটার কেন জমাতে সঠিক অসুন্নত নয়, নবীন তরিকার প্রতি শ্রদ্ধা ঠিক রাখার এই পর্যায়ে বলে আইনের প্রতি শ্রদ্ধা। তা না হলে আইনের প্রতি শ্রদ্ধার আর ক্ষেত্র ঘটনা, এইটাই হইল আইনের প্রতি শ্রদ্ধা। যে কারণে আইন করা হয়েছিল সেই কারণ বর্তমানে বিদ্যমান নাই, কারণ বিদ্যমান না থাকা সত্ত্বেও আইন পালন করে যেতে হবে, এর নাম আইনের প্রতি শ্রদ্ধা। সারা দুনিয়ার সমস্ত সরকারদের এইরকম আইনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের বিধান আছে। আল্লাহ এবং আল্লাহ রাসুলের আইনের কি এতটুকু শ্রদ্ধাও নাই, সরকারের আইনের যতটুকু শ্রদ্ধা দরকার? এই কারণে যে নারী মাসিক কিছু শ্রম নাই সেও মসজিদে যেতে পারবে, সুন্নত হয় তার জন্য মসজিদে যাব। যে নারীর গর্ভে সন্তান নাই, কুলে সন্তান নাই, সেই নারী জন্য জগতে শরীর অসম্ভব নয়। মূল কারণ বিদ্যমান থাকার কারণে, আল্লাহর বিধানের প্রতি শ্রদ্ধা ঠিক রাখার কারণে, এটা হল আল্লাহর বিধানের প্রতি শ্রদ্ধা। এখন প্রশ্ন হল, বুঝলাম এই সমস্ত কারণে নারীদের জন্য মসজিদে যাওয়া অসম্ভব, নারীদের জন্য জমাতে শরীর অসম্ভব, করে নামাজ করে নিলে তো হারে যাবে, তাহলে তো তাদের জন্য তারা কোনো কারণবশত গর্বশত মসজিদে যেতে পারল না, কোন পুজোর আপত্তির কারণে জমাতে শরীর পেতে পারল, নামাজ তো হয়ে গেলে, তাদের জন্য জায়েজ হওয়াটাই তো যথেষ্ট ছিল। একা একা বলে শোনা তোমার করা সুন্নত করা হলো কেন? পুরুষের মসজিদের জমানে শরীর কি আছে এই সব, নারী ঘরের শোনা একা বুঝেও সেই সব পাবে কেন? যে জিনিসটা সোয়াবের কাজ ছিল সেই জিনিসটায় অংশগ্রহণ করতে পারল না কোনো কারণবশত, সত্তা পাবে কেন? জমাতে শরীর হইতে পারল না কোন কারণবশত, পরে একা হলে জমাতে শরীর সত্তা পাবে কেন? এই প্রশ্নের জবাবটা বোঝার জন্য আপনাদেরকে আমি পবিত্র কোরআনের একটা আয়াতের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটা হল পবিত্র কোরআনের সূরা নিসা এর 85 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা। কোন মানুষ যদি কোন ভালো কাজের জন্য সুপারিশ করে, তার সুপারিশের কারণে যে ভালো কাজটা করা হবে, যিনি ভালো কাজটা করলেন তিনি ভালো কাজটা করে পাবেন যে পরিমাণ সব, সুপারিশকারী সুপারিশ করেও পাবে সেই পরিমাণ সব। কেন? তার সুপারিশটা ওই লোকে ভালো কাজটা করার কারণ হইল, তার সুপারিশটা কি হইল? ওই লোকে ভালো কাজটা করার কারণ হইল। অনুরূপ ভাবে একই আয়াত আল্লাহ বলে, কেউ যদি কোন মন্দ কাজের সুপারিশ করে আর তার সুপারিশে যদি কেউ মন্দ কাজটা করে, তাহলে যে লোকে মন্দ কাজটা করল সেই লোক মন্দ কাজটা করে যে পরিমাণ গুণাগার হবে, এটা করার জন্য যে সুপারিশ করেছিল সে ওই পরিমাণ গুণাগার হবে। কেন? তার সুপারিশ করাটা মন্দ কাজ করার কারণ হইল। সুতরাং যে যে কাজের কারণ হয় ওই কাজের ফলাফল সেও নয়, যে যে কাজের কারণ হয় ওই কাজের ফলাফল সেও নয়। কেউ যদি কোন সোয়াবের কাজের কারণ হয় সেও এই সোয়াব পায়, কেউ যদি কোন গুণার কাজের কারণ হয় সেও এই গুণার সোয়াব পায়। এই কথাটা বললে বর্তমান সমাজে যারা দিনের খেদমতে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান চালু রেখেছে, এরা চালু রাখার কারণে এই মসজিদে যত মুসল্লি নামাজ পড়ার সুযোগ পেল এই মাদ্রাসায় যত ছাত্র লেখাপড়া করে আলেম হওয়ার সুযোগ পাইল, সকলে মিলে যে মসজিদ পরিচালনাকারী মাদ্রাসা পরব পরিচালনাকারী জায়গা পাবেন সেই পরিমাণ। কেন ওনারা এইগুলি এ সমস্ত নেকামলের কারণই কেন, ওনারা এই সমস্ত নেকামলের কারণ হচ্ছে। কেউ যদি কোন নেকামলের কারণ হয় তাহলে নেকামল করনেওয়ালার যেই সব যে কারণ হইল তারও সেই পরিমাণ সব। কুনসুরের কত নম্বর আয়াতে বলেছেন আল্লাহ? এবার বলুন আপনার স্কুলের বাচ্চা আছে, সেই বাচ্চার বাবা তার কথার কথা না, কোন মুসলমান এসেছে কোন বাচ্চার বাবা হয় না, হয় না কোন মুসলমান কোন বাচ্চার বাবা না, যে আপনি জন্ম হয়েছে কিভাবে? প্রায় সবাই এক সময় না এক সময় কোনো না কোনো বাচ্চার বাবা হয়। আপনার ছয় মাসের বাচ্চা আছে, এটা আপনি যে মসজিদে আসলে বাচ্চা কোথায়? মায়ের তত্ত্বাবধানে। আপনি যে জমাতে শুনি বললেন বাচ্চা কান্দলে খাওয়াই যাবে মায়ের, বাচ্চা পেশাব পায়খানা করলে পরিষ্কার করবে কে? মায়ের। সুতরাং বাচ্চা তত্ত্বাবধান আপনার বিবি করতেছে বলে আপনি মসজিদে আসার সুযোগ পাইলেন, বাচ্চার তত্ত্বাবধান ঘরে থেকে থেকে আপনার বিবি করতেছে বলে আপনি নিশ্চিন্ত মনে এক ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত তারাবির নামাজের জমাতে থাকতে পারবেন। আপনার মসজিদে আসার পথে কারণ হইল কে? আপনার বিবি। আপনার জমাতে শরীফ হওয়ার পথে কারণ হইল কে? বিবি। সুতরাং আপনি মসজিদে জবাব করে যেই সব আপনার বিবি ঘরে এক নামাজ পড়ে সেই সব। এই সমস্ত কুদরতি নিজাম সম্পূর্ণ উলট পালট হয়ে যায় লামধাবীদের বন্ধ মতবাদ মানে, না সংসারের নিয়ম শৃঙ্খলা রক্ষা হবে না ধর্মের নিয়ম শৃঙ্খলা রক্ষা হবে, সংসারের নিয়ম শৃঙ্খলাও ধ্বংস হয়ে যাবে ধর্মের নিয়ম শৃঙ্খলাও ধ্বংস হয়ে যাবে। এই সমস্ত লামধাবীদের ভ্রান্ত মতবাদ গ্রহণ করলে যে পুরুষরা যেভাবে মসজিদে জমাতে শরীফ হয়ে নামাজ পড়তে হবে, নারীদেরকেও সেইভাবে মসজিদের জমাতে শরীফ হয়ে নামাজ পড়তে হবে, এই নারী স্কুলের শিশু পেশাব পায়খানা করলে পরিষ্কার করবো কি তোমার বাপে? আমি আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, বুঝে থাকলে বলুন তো। পুরুষ মসজিদের জমাতে শরীক হয়ে যে সব গেল, নারী নাকি সেই সব পাওয়ার কোন কারণ আছে ঘরে একা ঘরে? কেন আমি মসজিদে জমাতে শরীক হওয়ার কারণ হইয়া দাঁড়াইছে আপনার বিবি, কারণ হইয়া দাঁড়াইছে আপনার মা, কারণ হইয়া দাঁড়াইছে আপনার বোন। এক কথায় আপনি ধর্মের যে সমস্ত কর্মকাণ্ডে নারীরা অংশগ্রহণ করতে পারে না, ওই সমস্ত ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করার সুযোগ লাভ করতে পেরেছেন একমাত্র নারীদের কারণে। নারীরা কারণই দাঁড়াইল। আর সুরায়ে নিসা 85 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, কোন লোক যদি কোন নেকামলের কারণ হয় নেকামলকারীর যেই সব যে কারণ হইল তারও সেই সব। সুতরাং নারীরা করে এখানে আমার করে পুরুষের মসজিদের জমাতে জমা করার সমান পথ পাওয়ার কারণ আছে কি নাই? কারণ আছে। কাজে কাজে এইটা উম্মতে মুসলিমার সর্বসম্মত সিদ্ধান্ত যে নারীদের জন্য মসজিদে যাওয়া সুন্নত নয়, নারীদের জন্য নামাজের জমাতে শরীফ হওয়া সুন্নত নয়। হাদিসে হাতে বলেই বলব, আগেই বলেছি হাদিসের থাকলেই অনুসরণীয় সবকালই অনুসরণ করা যায়, এমনকি কোরআনে আছে কিন্তু অনুসরণযোগ্য নয় এমন অনেক কথা আছে। এর মধ্যে একটা মাত্র কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وعلى الذين يطيقونه فدية طعام مسكين وعلى الذين يطيقونه فدية طعام مسكين এর সহজ সরল অর্থ হইল যারা রোজা রাখার ক্ষমতা রাখে এরা রোজা না রেখে ফিদিয়া দিলে চলে, যারা রোজা রাখার ক্ষমতা রাখে এরাও রোজা না রেখে ফিদিয়া দিয়া দিলে ফিদিয়া ফিদিয়া মুক্তিপণ, রোজা রাখার থেকে মুক্তি পাওয়ার জন্য আমি একজন মিসকিনকে দুই বেলা খাওয়াই দিলাম, এটা হল সুরায় বাকারা 184 নম্বর সুরাতুল বাকারা 184 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন ত্বআমু মিসকিন, যারা রোজা রাখার ক্ষমতা রাখে তারাও রোজা না রেখে এক মিসকিনকে এক এক রোজার বিনিময়ে দুই বেলা খানা খাওয়াইয়া দিলেই চলবে, রোজা রাখতে হবে বলেন এই কথাটা সুরায় নিসা 184 নম্বর আয়াতে কথাটা আছে কি নাই, তাই বলে কি এটা অনুসরণযোগ্য? আপনারা কি জানেন রোজা রাখতে পারলে ভিজা দিয়ে হয়, রোজা রাখতে পারলে ভিজা দিলে হয় না, কিন্তু ভিজা দিলে হবে কথাটা কোরআনে আছে তো, আল্লাহ পাক রাব্বুল আলামিন ফামান শাহিদা মিনকুম আস-সাহরা ফালইয়াসুম, কোরআনে যে এই কথাটা আছে এটা সর্বযুগের মুসলমান পালন করার জন্য নয়, এক যুগের বিশেষ মুসলমানদের জন্য, প্রথম প্রথম যখন রোজা ফরজ করা হয়েছিল তখন রোজার কিছু ভিন্ন রকমের নিয়ম ছিল, এর মধ্যে একটা নিয়ম ছিল রোজা রাখার ক্ষমতা থাকা সত্ত্বেও রোজা না রেখে ফিদিয়া দিলে চলবে, এটা একটা নিয়ম ছিল প্রথম প্রথম যখন রোজা বরজ হয়েছিল তখন, আপনাদের জানা থাকে বলুন তো এই নিয়ম এখনো চালু আছে না রহিত, কোন আয়াতের দ্বারা রহিত অন্য আয়াতের দ্বারা রহিত, আমার চাহিদা কিন্তু সাহরা পাল্লিয়া শুধু রমজান মাস আসা মাত্রই যাদের ক্ষমতা আছে তারা রোজা রাখতে হবে, ফিরিয়া দিলে চলবে না, এটা ফিরিয়া দিলে চলবে এমন কথাও তো আয়াতে আছে, মানব না কেন আমার জন্য প্রযোজ্য নয় তাদের জন্য প্রযোজ্য ছিল, কথা বুঝেছেন, ফিরিয়া দিলে চলবে রোজা রাখার ক্ষমতা থাকা সত্ত্বেও এই আয়াতটা আমার জন্য প্রযোজ্য বর্তমান দুনিয়ার কোন মুসলমানের জন্য না তখনকার একদল মুসলমানের জন্য ছিল, আমার জন্য এটা অনুসরণযোগ্য নয় আমার জন্য এটা অনুকরণযোগ্য, হ্যাঁ পরবর্তীকালের মুহাসিবিনে কেরাম একটা তফসির করছেন বাবে ইফালের খাসিয়াত একটা সলবে মা ফাস বাবে ইফালের একটা খাসিয়াত, এই আলোচনা তো আমার আলেম রসারে কেউ বুঝতে পারে, বাবে ইফালের খাসিয়াত আছে সলবে মা ফাস, এই আরবি গ্রামারের এই সূত্র ধরে পরবর্তীকালের মুহাসিবগণ এই আয়াতের আরেকটা নতুন ব্যাখ্যা করেছেন, সেটা হলো এই আয়াতের একটা অর্থ যেভাবে হয় রোজা রাখার ক্ষমতা থাকা সত্ত্বেও ফিদিয়া দিলে চলবে, তেমনি ভাবে এর আরেকটা বিশ্লেষণ এভাবেও করা যায় যে রোজা রাখার ক্ষমতা না থাকলে ফিদিয়া দিলে চলবে, এই ব্যাখ্যায় আয়াত নাজিল হয়নি, এটা পরবর্তীকালে ব্যাখ্যা, প্রথম ব্যাখ্যা মতে এই আয়াত নাজিল হয়েছে, বলেন পরবর্তীকালের পরবর্তীকালের ব্যাখ্যা মতো আয়াত নাজিল হয়েছিল না প্রথম ব্যাখ্যা মতো আয়াত নাজিল হয়েছিল, প্রথম ব্যাখ্যা মতো আয়াত আয়াত তো এখনো আছে, সেই শব্দটাই এখনো কোরআনে আছে, সেই আয়াতগুলি এখনো তো কোরআনে বিদ্যমান, এর অর্থ তো এখনো বিদ্যমান, রোজা রাখার ক্ষমতা যাদের আছে তারাও রোজা না রাখলে চলবে ফিদিয়া দিলে চলবে, আয়াতটা কথাটা কোরআনে আছে কিন্তু আমাদের জন্য প্রযোজ্য না যাদের জন্য প্রযোজ্য ছিল তারা দুনিয়াতে নাই, নারীরা মসজিদে যেতে চাইলে রাজা ছিল না, আমাদের সমাজের নারীদের জন্য প্রযোজ্য নয়। আয়শা বলেন, নবী বিবি আয়শা বলেছেন, যে সমস্ত নারীদের জন্য সেই হাদিস প্রযোজ্য ছিল ওই সমস্ত নারীরা বর্তমান দুনিয়াতে না। রোজা রাখার ক্ষমতা থাকা সত্ত্বেও রোজা না রেখে ফিদিয়া দিয়ে চলবে কথাটা কোরআন শরীফের সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আছে কি নাই? আছে বলেই পালন করা যাবে। কেন আমার জন্য প্রযোজ্য নয়? এই কথাটা যাদের জন্য প্রযোজ্য ছিল তারা বর্তমান দুনিয়াতে নাই, তাদের জন্য প্রযোজ্য ছিল, আমার জন্য নয়, আমাদের জন্য। খালি কোরআনে আছে মানেই পালন করতে হবে, এই মনোভাব ভ্রান্ত। কোরআনে থাকলেই পালন করা যায় না, কোরআনের যেসব কথা পালন করার নির্দেশ আছে জড়িয়েছে ওই সব কথা পালন করতে হবে, রাসূলের যেসব হাদিস অনুসরণ করার কথা নির্দেশ আছে শরীয়তে ওই সব হাদিস অনুসরণ করতে হবে। তা না হইলে কোরআনে থাকলেই পালন করা যাবে না, হাদিসে থাকলেই পালন করা যাবে না। যেমন ভাবে এই ফিদিয়া দেওয়ার এই আয়াত কোরআনে থাকা সত্ত্বেও পালন করা যাবে না, ঠিক তেমনি ভাবে নারীদের মসজিদে যাওয়া সংক্রান্ত হাদিসগুলি হাদিসের কিতাবে থাকলেও বর্তমান দুনিয়ার নারীদের জন্য পালন করার যোগ্য নয়। তাহলে নামধারীরা যে সমস্ত হাদিসের তারা দলিল দিল, দলিলগুলি সঠিক না ভ্রান্ত? যে সমস্ত হাদিসের তারা নামধারীরা নারীদেরকে মসজিদে যাওয়ার পক্ষে দলিল দেয়, যে সমস্ত হাদিসের তারা নামধারীরা নারীদের নামাজের জমাতে শরীক হওয়ার পক্ষে দলিল দেয়, সমস্ত হাদিস বর্তমান দুনিয়ার নারীদের জন্য প্রযোজ্য? আয়েশা বলেছেন নবীর যুগের নারীদের জন্য প্রযোজ্য ছিল, কি বললেন? বর্তমান দুনিয়ার নারীদের জন্য প্রযোজ্য না নবীর যুগের নারীদের জন্য প্রযোজ্য ছিল? নবীর পরবর্তী যুগে আয়েশার যুগে বলেন এখনই আর এইগুলি প্রযোজ্য নয়। গত বছর আমেরিকায় এক মসজিদে গেলাম, তারা বিনা যা দেখি মসজিদ ভাঙা লাগে, এক অংশ নারীদের জন্য এক অংশ পৌঁছে গেল, মসজিদের দুই পার এক অংশে পুরুষরা একই জমাতে শরীফ হবে আর এক অংশে নারীরা একই জমাতে জমাতে শরীফ। ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, ইমাম সাহেব কি ব্যবস্থা আপনার মসজিদে? ইমাম সাহেব সেই ভ্রান্ত মতের অনুসারী তিনি বলেন আমি শরীর আছে না, আল্লাহ বলছেন নারীরা মসজিদে যেতে সেটা বাধা দিও না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের বলে কোন তুমি একটা হাদিস মানলা একটা হাদিস মানলা না তাহলে বলবো বুঝে থাকলে বলুন হাদিসে আছে বলেই অনুসরণ করতে হবে না অনুসরণীয় হাদিস আলাদা, অনুসরণীয় হাদিসগুলিকে সুন্নাত বলা হয়, অনুসরণীয় নয় হাদিসগুলিকে সুন্নাত বলা হয় না, শুধুমাত্র হাদিস বলা হয় সুন্নাত। রাসূলের যে কথা অনুসরণীয় নয় সেটা হাদিস কিন্তু সুন্নাত নয়, রাসূলের যে কাজ অনুসরণীয় নয় সেটা হাদিস কিন্তু সুন্নাত নয়, রাসূলের যে সমর্থন অনুসরণযোগ্য নয় সেটা হাদিস কিন্তু সুন্নাত নয়, রাসূলের যে সমস্ত পতাকার সমর্থন উম্মতের জন্য অনুসরণীয় সেইগুলি সুন্নাত, নারীদের মসজিদে আসা অনুসরণীয় নয়, নারীদের জমাতে শরীক হওয়ার হাদিস অনুসরণীয় নয়, সুতরাং নারীদের মসজিদে আসা অসুন্নত নয়, নারীদের জমাতে শরীক হওয়া অসুন্নত নয়, হাদিস আছে সুন্নত, তালাক দেওয়ার কথা হাদিস আছে সুন্নত না? বলেছি আমি কি বুঝেছেন আগে, তালাক দেওয়ার কথা হাদিসে আছে কি নাই? এই জন্য হাদিস তালাক দেওয়া সুন্নত, ঠিক তেমনি ভাবে নারীদের মসজিদে আসার কথা হাদিসে আছে এটা সুন্নত নয়, নারীদের জমাতে শরীক হওয়ার কথা হাদিসে আছে এটা সুন্নত নয়। এর চেয়ে আরো বড় মজার কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে দুইটা আয়াত পাশাপাশি এমন ভাবে নাজিল করেছে, এই দুই আয়াতের প্রথম আয়াতে আল্লাহ বলেছেন নির্দেশ দিয়েছেন মসজিদকে সম্মান করা, মসজিদকে সম্মান করে। মসজিদকে সম্মান করার দুই বছর তফসিরে আয়াতের তফসিরে লেখা আছে, মসজিদকে সম্মান করার পদ্ধতি বিধা হল মসজিদ নির্মাণ করা। অপমান করার জন্য মানুষ মসজিদ নির্মাণ করে না, সম্মানের জন্য সম্মানের নির্মাণ করাটাও একটা মসজিদের প্রতি সম্মান প্রদর্শন। আরেকটা হল মসজিদ আবাদ রাখা, মসজিদে যথারীতি আবাদত বন্দেগী করা, মসজিদকে পাপ পবিত্র রাখা, আবর্জনা মুক্ত রাখা, এগুলিও মসজিদকে সম্মান করার কাজ। এখানে একটা আনুষঙ্গিক কথা, মসজিদকে শুধু পাক পবিত্র রাখাই মসজিদের সম্মান না, আবর্জনা মুক্ত রাখাও, আবর্জনা মুক্ত রাখো মসজিদকে সম্মান করার অন্তর্ভুক্ত। এই জন্য তফসিরের কিতাবে লেখা আছে, তফসিরের পর্তুগিতে উল্লেখ আছে, মসজিদকে সম্মান করার যত কাজ আছে এর মধ্যে একটা কাজ কোন পাগলকে মসজিদে ঢুকতে দেওয়া যাবে বলুন আপনারা, পাগলকে মসজিদে ঢুকতে দেওয়া যাবে না কেন? পাগল মসজিদকে মসজিদের সম্মান রক্ষা করবে? যেহেতু পাগল মসজিদের সম্মান বুঝে না তাই মসজিদের সম্মান রক্ষা করবে না, এই জন্য পাগলকে মসজিদে ঢুকতে না দেওয়া যে মসজিদকে সম্মান করার অন্তর্ভুক্ত। তেমনিভাবে তফসিরের কিতাবে লেখা আছে, যেমন ভাবে পাগল মসজিদের সম্মান বুঝে না বলে তাকে মসজিদের সম্মান রক্ষার্থে মসজিদে প্রবেশ করতে দেওয়া যাবে না, তেমনিভাবে অবুধ শিশু যারা পাক না ভাগ বুঝে না, কেমনে শরীর পাপ হয়, কেমনে শরীর না ভাগ হয়, কেমনে কাপড় পাপ হয়, কেমনে কাপড় না ভাগ হয় বুঝে না, এদেরকেও মসজিদে ঢুকতে দিলে মসজিদের সম্মান রক্ষা হয় না। সুতরাং পাগলকে মসজিদে ঢুকানি, যেমন ভাবে মসজিদের সাথে বেয়াদবি, তেমনি ভাবে অবুজ শিশুদেরকে মসজিদে ঢুকানি মসজিদের সাথে বেয়াদবি। মাসালার এই অংশের আলোচনা এবং আমল বর্তমান সমাজ থেকে বিদায় হওয়ার পথে। বর্তমান সমাজে অনেক ভালো ভালো মুসল্লিরা আর কোনদিন না ভাললে অন্তত জুম্মার দিন, এই দুই বছরের তিন বছরের ছয় বছরের বা পাঁচ বছরের বাচ্চারা আঙ্গুলো ধরে ধরে ধরে ধরে টেনে টেনে মসজিদ লই বলেন এই যে মসজিদের আদব রক্ষা না মসজিদের সাথে বেয়াদবি, পরিষ্কার লেখা আছে তফসিরে মসজিদের সাথে বেয়াদবি। যারা শিশুদেরকে মসজিদে উঠায় তারা আল্লাহর ঘর মসজিদের সাথে বেয়াদবি করে, যারা পাগলকে মসজিদে ঢুকতে দেয় তারা আল্লাহর ঘর মসজিদের সাথে বেয়াদবি করে, যারা ইচ্ছাকৃতভাবে মসজিদ আবর্জনা করে তারা আল্লাহর ঘর মসজিদের সাথে বেয়াদবি করে, যারা মসজিদে কোন রকমের নাপাক ঢুকায় তারা আল্লাহর ঘর মসজিদের সাথে বেয়াদবি করে, যারা ইচ্ছাকৃতভাবে কোন দুর্গন্ধযুক্ত জিনিস মসজিদে ঢুকায় এরা আল্লাহর ঘর মসজিদের সাথে প্রধানমন্ত্রীর বাসভবনের সাথে অপমানজনক আচরণ করলে কি বল, কোন অসুবিধা আছে কি বলেন আপনারা? প্রধানমন্ত্রীর বাসভবন আছে না, এই বাসভবনের সাথে অপমানজনক ব্যবহার করলে কি বল, কোন অসুবিধা নেই আবার বাসভবনে পারে না? প্রধানমন্ত্রীর বাসভবনের সাথে অপমানজনক আচরণ করলে যদি কোন দেশের নাগরিকের বার দাবাতে মসজিদ প্রধানমন্ত্রীর ঘর না আল্লাহর ঘর জিজ্ঞেস আছে যে আপনি ঘটে এগারোটাও বাজত না। না আল্লাহর মর্যাদা প্রধানমন্ত্রীর চেয়ে কিছু কম, আপনারা কি মনে করেন আল্লাহর মর্যাদা প্রধানমন্ত্রীর চেয়ে কিছু কম নাকি? প্রধানমন্ত্রীর ভাগ্যবানের সাথে বেয়াদবি করলে যদি রাত কি হয় আল্লাহ করে সাথে বেয়াদবি করলে কি হবে? এই জন্য আল্লাহ সুরায়ে নূর এর ৩৬ নম্বর আয়াতে বলেন বুয়ুতিন আদিনাল্লাহু আন তুরফা, ওই সমস্ত ঘরের ব্যাপারে অর্থাৎ মসজিদের ব্যাপারে আল্লাহর নির্দেশ হইল এগুলির মর্যাদার উপর মসজিদগুলির ব্যাপারে আল্লাহ নির্দেশ কি করো, এগুলির মর্যাদা রক্ষা করো। কথাটা বলেছেন আল্লাহ কোন সূরা, কত নম্বর আয়াতে? সূরা নূরের 36 নম্বর। তারপর বলুন 37 নম্বর আয়াতে বলে এই মসজিদ গুলিতে সকাল বিকাল আল্লাহর তসবিহ করে, সকাল বিকাল মসজিদ গুলির ভিতরে সকাল বিকাল আল্লাহর তসবিহ করে। এই পর্যন্ত 36 নম্বর আয়াত শেষ। মসজিদ গুলিতে সকাল বিকাল আল্লাহর তসবিহ করে কারা, এই আয়াতের ভিতরে এদের উল্লেখ করে। 37 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলেন রিজালুন, একদল পুরুষ মসজিদের পবিত্রতা রক্ষা করে, একদল পুরুষ মসজিদ আবাদ করে, একদল পুরুষ মসজিদ এর সম্মান রক্ষা করে, মর্যাদা রক্ষা করে, একদল পুরুষ। এদেরকে সকালেও মসজিদে গেলে হওয়া যায়, বিকালেও মসজিদে গেলে হওয়া যায়। এদেরকে দুনিয়ার কোথাও যদি কোনো সময় না হওয়া যায়, নামাজের বেলায় জমাতের বেলায় মসজিদে গেলে অবশ্যই এদেরকে সেখানে বসে। 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন একজন পুরুষ এমন আছে যাদেরকে কোনো সময় দুনিয়ার কোথাও না পাওয়া গেলেও পাঁচ বেলার নামাজের সময় মসজিদে গেলে অবশ্যই পাওয়া যায়। একজন নারীকে, একজন পুরুষকে, পুরুষ মসজিদে নারী পাওয়া যায় বলেছেন আল্লাহ না পুরুষ পাওয়া যায়? কোন সূরার কত নম্বর আছে? দুই আয়াতে মিলাইয়া আল্লাহ কথাটা বলেছেন। মসজিদের মধ্যে যাদেরকে গেলে অনিবার্য পাওয়া যায় তারা হল একদল পুরুষ। মসজিদে গেলে অনিবার্য যাদেরকে পাওয়া যায় তারা হল একদল পুরুষ। কথাটা আল্লাহ সূরা নূরের 36 এবং 37 নম্বর আয়াতে বলেছেন ইউসাব্বিহু বিহা বিল গুদুবি ওয়াল আফআল রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাই যাকাহ। এই সমস্ত পুরুষ কারা যাদেরকে মসজিদে পাওয়া যায়? যে সমস্ত পুরুষদেরকে মসজিদে পাওয়া যায় এরা কারা? আল্লাহ বলেন আরো ওই সমস্ত লোক যাদেরকে ফিরাতে পারে না ব্যবসা বাণিজ্য, যাদেরকে ব্যবসা বাণিজ্য আল্লাহর জিকির থেকে ফিরাতে পারে না, এবং যারা নামাজ কায়েম করে, নামাজ কায়েম করেনওয়ালা একজন পুরুষকে পাওয়া যায় মসজিদের ভিতরে, আল্লাহর জিকির থেকে ফিরাতে পারে না কোন রকমের ব্যবসা বাণিজ্য, এইরকম লোকদের, এইরকম লোকেরা হল একদল পুরুষ যাদেরকে পাওয়া যায় মসজিদের ভিতরে। বলুন পবিত্র কোরআনেও আল্লাহ নারীদেরকে মসজিদে হওয়ার কথা বলেছেন না পুরুষদেরকে মসজিদে হওয়ার কথা বলেছেন? তাহলে নারী কেন মসজিদে যাবে? পরিষ্কার বলছেন পুরুষ যাবে মসজিদে। মসজিদ পুরুষের স্থান, মসজিদ নারীর স্থান নয়। পুরুষ এই মসজিদে এতেকাপ করবে, নারী এই মসজিদে এতেকাপ করবে না, নারীর মসজিদে নারী এতেকাপ করবে। বুঝে থাকলে বলুন তো নারীর মসজিদ কোনটা? বসবাসের ঘর, নারী তাদের বসবাসের ঘরে এতে কাজ করবে। পুরুষ পুরুষের মসজিদে এতে কাজ করবে, নারী নারীর মসজিদে এতে কাজ করবে। কাজেই পুরুষের নামাজের জায়গা যেটা, এতেকাফের জায়গা সেইটা, নারীর এতেকাফের জায়গা যেটা, নামাজের জায়গা সেইটা। কাজে কাজেই নারীদেরকে মসজিদে আসার কথা বলা এবং জমাতে শরীক হওয়ার কথা বলা, বলুন ইসলামের সঠিক মতবাদ না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ? এটা হইল মতাবিদের কত নম্বর ভ্রান্ত মতবাদ? 7 নম্বর। এই পর্যন্ত কত বছর আলোচনা হইল? এই বছর কিছু অতিরিক্ত আলোচনা হইল 7 নম্বরের, 7 নম্বর। কত বছর এদের 1 নম্বর ভ্রান্ত মতবাদের আলোচনা হয়েছে, 2 নম্বর ভ্রান্ত মতবাদের আলোচনা হয়েছে, 3 নম্বর ভ্রান্ত মতবাদের আলোচনা হয়েছে, 4 নম্বর ভ্রান্ত মতবাদের আলোচনা হয়েছে, 5 নম্বর ভ্রান্ত মতবাদের আলোচনা হয়েছে, 6 নম্বর ভ্রান্ত মতবাদের আলোচনা গত বছর হয়েছে, 7 নম্বরে গত বছরে লামতাবিদের ভ্রান্ত মতবাদের যে আলোচনা হয়েছিল সেটার শিরোনাম ছিল নারী পুরুষের নামাজে ব্যবধান। কি শিরোনাম ছিল? নারী পুরুষের নামাজে ব্যবধান নাই, এই যে একটা ভ্রান্ত মতবাদ, সঠিক মতবাদ না ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত মতবাদ কাদের? এটা কত বছর আলোচনা মোটামুটি হয়ে গেছিল, এই বছর আরো অতিরিক্ত কিছু সংযুক্ত করা হবে। এই মতবাদটা যে ভ্রান্ত, এটার ভ্রান্তি প্রমাণে আরো কিছু সংযুক্ত করা হবে। গত বছর যারা ছিলেন না, অথবা গত বছরের কথা সব কথা যাদের সংরক্ষিত নাই, তাদের জন্য শাসনকে কোন কষ্ট করে ইয়া করছেন। গত বছরের সব কথা বই আকারে বাই করছেন, তারা এখান থেকে বই সংগ্রহ করে এলে গত বছরের সব কথা পেয়ে যাবেন। নারী পুরুষের নামাজে ব্যবধান নাই কথা আর দুই অর্থ আছে, একটা হল স্থানের বেলায় ব্যবধান নাই, আর একটা হল পদ্ধতির বেলায় ব্যবধান। স্নানের বেলায় ব্যবধান নাই বলাটা আমলের সাথে সম্পর্কিত না আকিদার সাথে, আকিদার সাথে। আর পদ্ধতির বেলায় ব্যবধান নাই কথাটা হল আমলের সাথে সম্পর্কিত। নারী পুরুষ যেভাবে দাঁড়াবে নারী সেভাবে দাঁড়াবে না, পুরুষ যেভাবে হাত উঠাবে নারী সেভাবে হাত উঠাবে না, পুরুষ যেভাবে হাত বাঁধবে নারী সেভাবে হাত বাঁধবে না, পুরুষ যেভাবে চোরা কেরাত করবে নারী সেভাবে চোরা কেরাত করবে না, পুরুষ যেভাবে রুকু করবে নারী সেভাবে রুকু করবে না, পুরুষ যেভাবে সেজদা করবে নারী সেভাবে সেজদা করবে না, পুরুষ যেভাবে বসবে নারী সেভাবে বসবে না। এগুলি হল নারী পুরুষের নামাজের পদ্ধতিগত ব্যবধান, স্থানগত ব্যবধান, আর একটা হল পদ্ধতিগত ব্যবধান। স্থানগত ব্যবধানটা আমলের আলোচ্য বিষয় না আকিদার আলোচ্য বিষয়, আকিদার আলোচ্য বিষয়। এটা গত বছরের সাত নম্বরের অধীনে গেছে, এই বছর আজকে এই পর্যন্ত এর পরিশিষ্ট আলোচনা। আর নারী পুরুষের নামাজের পদ্ধতিগত ব্যবধান যেহেতু আকিদাগত ব্যাপার নয় আমলগত ব্যাপার, এই জন্য এই আলোচনা এখন লাভিদার যত আমল আছে বাকি, লাভিদের যত আমল আছে ভ্রান্ত, এই আমলগুলির মধ্যে শুধু নারী পুরুষের নামাজের পদ্ধতিগত ব্যাপার নয় আরো অনেক অনেক ব্যাপার আছে। ওই সমস্ত ব্যাপারের আলোচনা যখন ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ চলতে থাকবে, তখন সেই ধারাবাহিকতার সূত্রেই নারী পুরুষের নামাজের পদ্ধতিগত ব্যবধানের আলোচনা দলিলের দ্বারা আয়াতের দ্বারা হাদিসের দ্বারা ইনশাআল্লাহ হবে। কাজে আমরা লামাজাবিদের আরো কিছু আকিদাগত ভ্রান্তি আছে সেইগুলির আলোচনা একাধারে শেষ করি, তারপর আমলগত ব্যবধানের আলোচনা শুরু, আমলগত ভ্রান্তির আলোচনা। গত বছর থেকে আজকের এই পর্যন্ত লামাজাবিদের সাতটা ভ্রান্ত আকিদার আলোচনা হয়েছে। এর মধ্যে সাত নম্বরটা হইল নারী পুরুষের নামাজের স্থানগত ব্যবধান শরীয়তে আছে, লামাজাবিদরা কয় নাই। এতক্ষণে কি বললেন, নারী পুরুষের নামাজের স্থানগত ব্যবধান শরীয়তে আছে কি নাই, হাদিসের দ্বারা প্রমাণিত কিনা, কিন্তু লামাজাবিদরা মানে না। সুতরাং এটা হইল লামাজাবিদের আমাদের আলোচনার ধারাবাহিকতায় সাত নম্বরের ভ্রান্ত মতবাদ। ইসলামে নারী পুরুষের নামাজের স্থানগত ব্যবধান আছে, লামাজাবিদের মতবাদে নারী পুরুষের স্থানগত ব্যবধান নাই। ইসলামে আছে তাদের মতবাদে, ইসলামে আছে তাদের মতবাদে নাই।